সামনে জামাইয়ের বেটি বসে হাসাহাসি করে, তাহলে আমাদের মনে কি আমার মেয়েটা বড় ভাগ্য ভালো, আমার জামাই মেয়েকে এত ভালোবাসে, তখন আর ঘেটা নিয়ে নেয় না। বুঝতে পারছেন যে এই দুটো চোখের কারণে এটা বউ তো বুঝে, বউ মহিলা সেও বুঝে। যদি বাই চান্স কোনদিন সকালে উঠতে দেরি হয়ে যায়, বৌমায় দেরি হয়ে গেছে, আর দেরি হওয়া তার মাপনা জানেন স্বামী স্ত্রী, ওরাই আইন তৈরি করে রেখে দিলেন ভাষণ রাতের পুরুষ, ভাই দিনে যদি সুযোগ দিলেন রাতে সুযোগ দেওয়া, রাতের পুরুষ হোক। এবার রাতের পুরুষ হতে হতে রাত পাঁচ দিন হয়ে যায়, এবার রাত্র এক তিনটে সময় ঘুমায় তো আর বাজারে উঠতে পারবে? আচ্ছা আপনারা ঘরে আর টিভি দেখে উঠেন, যারা টিভি দেখে উঠেন তারা বাজারে নামাজ পড়েন মনে হয় ইল্লা মাশা আল্লাহ, ঠিক ডিউটির আগে অ্যালার্মটা লাগিয়ে বলছে। এটার একটা কারণ যে শ্বশুর শাশুড়ি খচখচ করে, এখন উঠে এখন নামাজ পড়ে না, হতবাক পরিবেশ হলে নামাজ না পড়লে নিজাত হচ্ছে যায়। যে ছেলে যে মেয়ে বাড়িতে ফজরের নামাজ পড়তে উঠে না তার প্রতি মন চলে যায়, তাকে ঘৃণা লাগে। এবার শ্বশুর শাশুড়ি ও উঠে না নামাজ পড়তে, ছেলে উঠে না নামাজ পড়তে, কেন উঠে না প্রশ্ন নয়, উঠে না কেন? তাদের কি ফজরের নামাজ কি নষ্ট করা দরকার? না, ফজরের নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে খারাপই হবে, কিন্তু তাদের কাছে অত গুরুত্ব নেই, শ্বশুর শাশুড়ির কাছে গুরুত্ব আছে। ওঠো ওঠো বৌমা ওঠো, ছেলে ওঠে আগে ওঠে আলাদা হয়ে গেছে রে পাত্তাই। এবার চিন্তা যেরকম করলে ছেলের বাইরে বলে মা বাপ খসর খসর করে, ও মা বলে শ্বশুর শাশুড়ি খসর খসর করে, আমাদেরকে পছন্দ করে না, আমাদের সোয়া দেখতে পারে না। আরে ফজরের নামাজ তো বলো, যাক তাদের নামাজ নেই তাদের কথা দেখেন, তারা সূর্য ওঠা পর্যন্ত শুয়ে আছে। ও মা উঠো, কেউ অফিসে যাবে, কেউ স্কুলে যাবে, কেউ কাজে যাবে, কেউ মাঠে যাবে, তাদের জন্য চাটা ধরে দাও, ও তখন শুয়ে আছে। শাশুড়ি বলে এত বেলা হলো এখনো লাইন মতন মতো শুয়ে আছে, তার মতো শুয়ে আছে লাইন বইয়ের মনে লাগবে না, লাগবে না অশান্তি গোড়া অশান্তি। অনেক সময়ে এমন বৌমা এমন শাশুড়ি আছে বড় বকিল, বইয়ের প্রতি খরচ করতে চায় না, একটা ভালো শাড়ি আনতে তখন মা বলে কি এত দাম দিয়ে শাড়ি আনার কি দরকার ছিল, এর থেকে তো কমা শাড়ি পাওয়া যেত, যত খরচ করবি তত নষ্ট হবে, তার মানে বউ একটা ভালো করবে এটা দেখতে পারে না। লিপস্টিক লাগিয়েছে, এক শাশুড়ি বলছে এই রংগুলো কি করতে লাগায়, রংগুলো খাম যাতে ছোটে পেটে যাবে, এগুলো কি করতে লাগে? বিশেষ করে পূর্ণ কিংবা মারা গ্রামে কেউ মেয়ে হলে এসব করে পছন্দ করে, হ্যাঁ তো এগুলোতে অপচয় ভাবে শাশুড়ির মনে কষ্ট হয়। শাশুড়ি তখন করে কোন কোন শাশুড়ি আছে যাদের হাতে সংসার আছে, তারা বউকে মেপে মেপে ভাত দেয়, শুনে ওলা যাবেন, মেপে মেপে চাল দেয়, মেপে মেপে ভাত দেয়, ঠিক ভাত যেন বেশি না খায় বউ। বুঝতে পারেন, অবশ্যই এমন বউ আছে লজ্জা করে, লাজে বউ ভাত খায় না চালটা কেন গ্রাস, লাজ করে খাই না ঠিকই, যখন খায় তাহলে মোটা মোটা খাওয়া করে অনেক খায়। তোমার শাশুড়ি ভাবে কি আমার সংসার, হ্যাঁ দেখবে বস্তা আসবে মাছ হবে, নিজের ভাতটায় বেশ বড় বড় বেশ ভালো ভালো জিনিস তুলে তুলে খায়, এমন বউ আছে এমন বউ আছে। তখন শাশুড়ির মনে আঘাত পায়, শাশুড়ি তখন বকিল করতে শুরু করে, তখন সরা করে মেপে ভাত দেয়। একটা গল্প আছে, একটা ছোট সরা একটা বড় সরা, ছোট সরাতে মেপে ভাত দেয় বউকে, আর বড় সরাতে তাই বেড়া মেপে, বুঝতে পারলেন মাটির সরা। হ্যাঁ হঠাৎ করে একদিন ছোট সরাটা ভেঙে গেছে, তখন বৌমায় খুব খুশি, কেন এবার করতে পারত, শাশুড়ি তখন বলছে ছোট সরাটি ভেঙে গেছে পড়াশোনা যে আছে, নাচক তো কেন হাতের আন্দাজ আছে, আমার হাতের আন্দাজ আছে, নাচলে কি হবে, তুতলে কি হবে, নাচলে কি হবে, ছোটোরাটি ভেঙে যাচ্ছে, পড়াশোনাটি আছে, নাচক তো কেন হাতের আন্দাজ আছে। তো এরকম কোনো কোনো পরিবেশে শাশুড়ি হয়ে নানা রকম চলে, নানা হিসাব চলে, চারা অনেক চলে। শাশুড়ি যদি কোনো দোষ করে, দোষ নয়, আর বউ যদি দোষ করে তাহলে কিন্তু দোষ নাই। বউ ভাঙলে সরা গেল পাড়া পাড়া, আর গিন্নি ভাঙলে নাদা ও কিছু নেয় দাদা, নাদা মানে কিনা পাড়া গ্রামে মহিলারা যে পাত্রের উপরে ধান রেখে সিজায় ভাপায়, বড় একটা পাত্র হয় না, ধান রেখে সিজায়, সেটা কি বলে আমরা, এটা আমার দেশে নাদা বলে, বাংলাতে নাদা বলে, যাই হোক বাংলাতে নাদা বলে। এই জন্য বলছে গিন্নি ভাঙলে নাদা ও কিছু নয় দাদা, এত টাকা দিয়ে ঢুকে দিয়েছে ও কিছু নয়, কিন্তু বউ ভাঙলে সরা গেল পাড়া পাড়া, এটা শুধু বইয়ের দোষ। বইয়ের দোষ বলার বের করার জন্য অনেক শাশুড়ি এই শ্রেণীর কাজ করে থাকে। জেনে রাখবেন শাশুড়ি যেমন হবে বউ সেইরকম হবে, শাশুড়ি ব্যাকা হলে বউ ব্যাকা হতে মাশাআল্লাহ কোনো বউ ভালো হতে পারে, শাশুড়িকে মানিয়ে নিতে পারে বা শাশুড়ির অত্যাচার সহ্য করে নিতে পারে। কিন্তু অনেক বউ আছে যে হ্যাঁ তুমি যেমন আমি তেমন, তুমি যেমন ব্যাকা আমি তুমি কেড়া, শাশুড়ি দাঁড়িয়ে মধ্যে বউ মুখে পাঁচ দিয়ে, শাশুড়ি যদি দাঁড়িয়ে নিতে বউ তখন মুখে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে থাকে, দেখাবে দেখো তুমি ঘুরা দাও, তুমি যদি ডাকলে দাও আমি যেমন পাতায় পাতায়, গাছে ডাকলে দাও তুমি সব শাশুড়ি আমি যেমন পাতায় পাতায় দেখবো তোমার কোথায় পাতলে পাই। আর বাড়িতে যখন বউ আছে সে বইয়ের প্রতি যখন হিংসা হয় তখন শাশুড়ি ননদ কিংবা তার আত্মীয় স্বজন হিংসার হাসি হাসে, হিংসে হাসি চিমসে বাঁকা কাপুর গরম মাখা, যেন একজন সতিনী বাকিনী শাশুড়ি রাখিনী নমদিনী নমদিন নাকিনী বিষের ওরা, কোন কোন বউ সংসারে এসে সে সতীন পায় যে সতীন হবে বাকিনী, শাশুড়ি পায় যে ভাই রাগিনী, ননদ পায় যে ভাই নাগিনী, তাদের সকলের মনে বিষের খোলা থাকে, আর তখন বইয়ের সংসার করা বড় কঠিন হয়ে যায়। সংসারে এসে কাজের চাপ পায়, সাত গোষ্ঠীর কাপড় ধোয়া, সাত গোষ্ঠীর রান্না করা, তার উপরে বদনাম, কাপড় পরিষ্কার হয়নি, রান্না ভালো হয়নি, ওদের খবর হয়নি, ওদের মুখ হয়নি, ওদের তেল হয়নি, ঝাল হয়নি, ঝাল হয়ে গেছে, এই বলে নানা রকম, কে রান্না করেছে অরকম, এই হয়ে গেল এক একজনের এক এক রকম মন্তব্য, আর সবারই মন নিশ্চয়ই তৃপ্ত হবে না। সাজা গোজা করলে স্বামীর জন্য সাজা গোজা করলে অপবাদ, হ্যাঁ বিয়ের পরে আবার এত সাজা গোজা কিসে, পরপুরুষের মন আকর্ষণ করে নানা রকম অপবাদ দেবে, কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দিয়েছে, কাপড় হয়তো পরে ছ মাস যাবে, শাড়ি শাড়ি বলে কথা বাঙালি মেয়েরা শাড়ি পরে কিন্তু অ্যাক্সেসরি পরে, শাড়ি ম্যাক্সার কতদিন যাবে ছিঁড়ে গেছে, তখন শাশুড়ি বলে কি এত তাড়াতাড়ি শাড়ি ছিঁড়ে ফেললি, বাসায় ভালো আছে নাকি, ভালো যেন ভালো যেন না, লাল বলে দলায় যদি বহার থাকে মাটি, হ্যাঁ এত তাড়াতাড়ি শাড়ি ছিঁড়ে ফেললি বাসায় ভালো আছে নাকি, এই কথা মিধুনী দেশের কথা, যেমন বান্ধবী তেমনি মিধুনী, এগুলো যে শাশুড়ির কথা, অবশ্য এমন বউ আছে পরে বলছে অবশ্য, তো শাশুড়ি এভাবে কথা বলে বউকে দেখাদর্শনা করে, কোন আত্মীয় এলে বইয়ের কোন আত্মীয় এলে শাশুড়ি অবহেলা করে, বইয়ের কোন আত্মীয় এলে শাশুড়ি অবহেলা করে, তার মানে বউ যেহেতু অবজ্ঞার পাত্রী তেমনি তার, হ্যাঁ যে তাকে নিয়ে তোমার সাথে আমার আত্মীয় তাকে যদি আমি ভালো না আমার সাথে রাত্রিকে ভালো, এই বলে তাতে বইয়ের মনে কষ্ট হয়, বউ যখন একান্ত কষ্টের শেষ সময় পৌঁছে যায় স্বামীর কাছে অভিযোগ করেও যখন কোনো বার্তা পায় না, তখন বউ আত্মহত্যার প্ররোচনা পায়, এটা ভেঙে দিই মন হয় না, তো তোর মতো মেয়ের দরকার নেই, তোর মতো বইয়ের আমার দরকার নেই, এই যে এটাকে বলে ওহি, একটা আঘাত খেল বারবার যখন একটা মেয়ে শুনবে তুই মরগা তোর মরণ হয় না তোকে চাই না, তখন তার মনে ভিতরে মরণের একটা নীল নকশা তৈরি হবে, যে সংসারে যখন আমার মরণই হচ্ছে শ্রেষ্ঠ, তখন আমার মরার দরকার। আর যখন তার ভিতরে ইমান থাকে না, কোন মানুষের ভিতরে যখন ইমান কাজ করে না, যে আত্মহত্যা মহাপাপ, যতই মানুষের বিনা করুক তবু মন নিজের হাতে নয়, মরা যায় নয়, নিজে নিজে নিজেকে মেরে ফেলা আত্মহত্যা করা মহাপাপ। যদি এই জ্ঞান না থাকে তখন সেই মহিলা সেই ছেলে মরণের জন্য প্রস্তুতি নিতে থাকে ধীরে ধীরে। এমন সময় আসে যে জাহান্নামে দিকে পাওয়া যায়, জাহান্নামে যা খালে যা ডালে যা, শাশুড়ির নাম কিংবা শ্বশুর, এইভাবে তাকে বক্তব্য দেয়। একদিন মরণের জন্য প্রস্তুতি হয়, প্রস্তুতি নেয়, আর ভাই গলায় দড়ি নেয়, আর না হয় বিষ খায়, আর না হয় কেরোসিন তেল গায়ে ফেলে আগুন করিয়ে নিজেকে পুড়িয়ে শেষ করে দেয়। যা না ধরে বাস, না বাজে বাস, শান্তিতে থাক তোরা, যে আমার কোনো অশান্তি হয় আমি চল না, তোরা শান্তিতে বাস কর। এরকম ঘটনা হয় না, না অনেক সময়ে বউ যখন চাঁপাল মানে কাঁটাল ভাগ, বউ যখন চাঁদের ভাগ, তখন দুই পক্ষে ঝগড়া চলে, দুই পক্ষে যুদ্ধ বাঁধে, আর সেই যুদ্ধে যখন জিততে পারে না, বইয়ের সঙ্গে যখন পেরে ওঠে না, তখন শাশুড়ি এবং তার পক্ষ ওই বউকে পরিকল্পিত ভাবে খুন করে টাঙিয়ে দিয়ে বলে গলায় ধরে নিয়েছে, নিজেরা খুন করে বলে ও আত্মহত্যা করেছে। অনেক সময় নিজেরাই আগুন ধরিয়ে দেয়, আর পিটিয়ে মানে কিংবা গলা করে মেরে ঝুলিয়ে দিল, দিয়ে বলল আত্মহত্যা করেছে। অবশ্য দেশের পরিস্থিতি আপনারা জানেন, বর্তমান বিশ্বে এটা ধরা পড়ে যায় যে তার কিভাবে মারা হয়েছে, আত্মহত্যা করেছে নাকি মারা হয়েছে, এই পোস্টমার্টম করলেই বোঝা যায়। তারপরে আরো ঝামেলা বাড়ে, কত ঝামেলা হয়, ঝামেলা চলছে, ঝামেলা হচ্ছে ঘটছে আমাদের দেশে, তার আমরা পত্র পত্রিকা দেখছি, আর আপনার সম্পর্কেও অনেকে দেখতে পারেন। এভাবে বইয়ের কথা আছে, বউ যখন বাড়িতে আসে, কিছু বউ আছে তারা কাজে কামে দল নয়, মুখে বড় দল, হাজার রোগী মুখে বড় ঠন করে, জানেন আপনারা, হাজার রোগী মুখে বড় ঠন করে, যে যে মানুষের মেজাজ ঠিক থাকে না, তার মানে হাজার হাজার করে তার মুখ খারাপ হয়ে গেছে, হাজার খারাপ কি বলে শরীর খারাপ হয়ে গেছে, তখন তার মনটা কি হয় খারাপ হয়, কাম চড়াবো কাজ করতে জানে না, বাড়িতে এসে কাম চড়াবো ভাসুর মানে বেশি, দেখবেন সব সময় ঠাকা কেটে থাকবে, শ্বাস নিয়ে লাভ করবে, আসলে কি আসলে কিন্তু লজ্জা নয়।